সূর্য ডোবার পালা আসে যদি আশুক বেস্ত, গধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশত। বেস্ত বেস্ত সূর্য ডোবার পালা আসে যদি আশুক বেস্ত, গধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশত। বেস্ত বেস্ত তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। সে আধার নামুক না, গুঞ্জন থামুক না, কানে তবু রবে তার রেস্ত। বেস্ত বেস্ত সূর্য ডোবার পালা আসে যদি আশুক বেস্ত, গধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশত। বেস্ত বেস্ত তারপরে সারা রাত দুজনে একা একা ভাব, হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে একাব্য। তারপরে সারা রাত দুজনে একা একা ভাব, হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে একাব্য। জোনাকিরা দীপ জেলে আমাদের সাথে রাত জাগবে, দুটি প্রাণে চুপে চুপে নতুন সে সুর এক লাগবে। জোনাকিরা জাগুক না, প্রাণে সুর লাগুক না, পাওয়াতে চাওয়ার হবে শেষ্ত। বেশ তো বেশ তো